আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা পিস টিভি থেকে বাংলা অনুষ্ঠান দেখছেন এবং ইসলামের হালাল হারাম সম্পর্কে বহু কিছু শেখার চেষ্টা করছেন, আশা করি আমলের চেষ্টা রাখবেন, তাহলে আমরা উপকৃত হব সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ধারাবাহিক আলোচনায় ভিক্ষা করা একটা কদর্য আচরণ এবং ভিক্ষার পেশা, ভিক্ষাবৃত্তির পেশা একটা নিকৃষ্ট চরিত্র, সেই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আরও কিছু কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জবানি শোনাতে চাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, যেটা হাদিসে আছে যে আনসারদের কিছু ব্যক্তি রসুল্লাহ সাল্লামের কাছে এসে চাইল, চাইল মানে ভিক্ষার মতো চাইল, ফা আতাহুম, আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে দিলেন। সোম্মা সালুহু ফা আতাহুম, তারপরে আবার চাইলো, আবার দিলেন। সোম্মা সালুহু ফা আতাহুম, আবার চাইলো, আবার দিলেন, কবার হলো? তিনবার। হাত্তা ইজা নাফাদা মা ইন্দাহ, অতঃপর যখন তার কাছে দেওয়ার মতো কিছু থাকলো না, শেষ হয়ে গেল, কালা মা ইয়াকুনু ইন্দি মিন খাইরিন ফালান আদাখিরাহু লাকুম, আমার কাছে যদি কোনো মাল থাকে তাহলে আমি তা নিজের জন্য জমা করে রাখবো না, আল্লাহ রসুলের মালের কোনো প্রয়োজন নেই, আমি তা নিজের জন্য জমা করে রাখবো না। ও মানিস্তাফাহুল্লাহ, যে ব্যক্তি পবিত্র পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে আল্লাহ তাকে সহযোগিতা করবেন। ওমাইয়াস অভাব শূন্য থাকার উপরে সহযোগিতা করবেন। ওমাইয়াতা সাব্বার ইউসাব্বিরহুল্লাহ, আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণে সহযোগিতা করবেন। এখন ধৈর্যের কথা এলো না, আপনার ভিতরে অভাব এসেছে, অভাব যখন আসে মানুষের কাছে তখন মানুষ অধৈর্য হয়ে যায়, আর অধৈর্য হয় বলেই হারামের পথে পা দেয়, হয় হারাম, কেউ চুরির পথে পা দেয়, চুরি করতে যায়, কেউ আরও কিছু লুকিয়ে নিয়ে এসে খায় বা ছেলে মেয়েকে খাওয়ায়, আর কেউ হয়তো এমন ব্যবসার পথে পা দেয় যে ব্যবসা করা হালাল না, আর কেউ ভিক্ষার পথে পা দেয় এবং ভিক্ষা করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু যে অভাব আসার পরে ধৈর্য ধরবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধরার তৌফিক দেবেন, আল্লাহ সহযোগিতা করবেন যাতে সে সবর করে। ওমা আতাল্লাহু আহাদান আতা আনহু ওয়া খাইরুল লাহু ওয়া আওসা মিনাস সাবর, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দান মানুষের কাছে আসে, সবচেয়ে বড় দান, সবচেয়ে প্রশস্ত দান, সবচেয়ে সুন্দর দান হলো সবুর, ধৈর্য। সবুরে মেওয়া ফলে, সবুর যারা আছে, ধৈর্য যারা আছে, তার ফল মিঠা হবে। সুতরাং বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ধৈর্য, আর যার ধৈর্য আছে সে ভিক্ষা পথে পা দেবে না, সে কষ্ট করবে, মেহনত করবে, উপার্জন করবে, তবুও মানুষের কাছে ছোট হবে না, হীন হবে না, নিচ হবে না, সে চেয়ে খাবে না। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুহাম্মদ, জিবরিল এলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া মুহাম্মদ ইশমা শিতা ফা ইন্নাকা মাইয়িত, যথা ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি জীবন ধারণ করুন, জেনে রাখবেন একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন না, অনেকের মতে হয়তো বলবে হ্যাঁ আল্লাহ রাসূল মারা গেছেন, কে বললো, পর্দা নিয়েছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের বলতে অসুবিধা কি যদি হাদিসের ভাষাতে এই কথাই আছে, কোরআনের ভাষাতে ইন্নাকা মাইয়িতুন, মাইয়িত বলা হয়েছে, আমরা বলবো, আমাদের বলাতে বেয়াদবি হবে না, কারণ যেটা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন সেটা আমাদের বলাতে। আর মৃত্যু মানেই হচ্ছে ইন্তেকাল, মানে এক জগৎ থেকে অন্য জগতে ইন্তেকাল, ওরা বলে পর্দা নিয়েছে, মারা যাননি, মারা গেছেন বলা যাবে না, যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনে, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলো না, তার মানে তারা মারা যাওয়ার পরেও অমর থাকেন, তারা হচ্ছে শহীদ, এই জন্য মৃত বলা ঠিক না। কিন্তু একটা মানুষ মারা গেছেন, কোরআন হাদিসের ভাষায় মারা গেছেন, মা তা মাইয়িতুন বলা হয়েছে, সেখানে যদি আমরা বলি তো নিশ্চয়ই সেটা গুনার কাজ না, বেয়াদবির কাজ না। কে বলছেন? জিবরিল বলছেন, ইয়া রাসূল আল্লাহ ইসমা শীতা, আপনার যতক্ষণ ইচ্ছে আপনি জীবন ধারণ করুন, ফা ইন্নাকা মাইয়িত, আপনাকে মরতে হবে, আপনি মাইয়িত হবেন, আপনি মারা যাবেন, কোরআনও বলছে ইন্নাকা মাইয়িত, তুমি মৃত হবে, তুমি মারা যাবে। ওয়া আমাল মা শিতা ফা ইন্নাকা মাজজিয়ুম বিহ, যা করবেন করুন, সেই কর্মের উপরে আপনাকে প্রতিদান প্রতিফল দেওয়া হবে। ভালো করলে ভালো প্রতিদান দেওয়া হবে, খারাপ করলে খারাপ প্রতিফল দেওয়া হবে। দুটোর মধ্যেই মানে আমিলা সালেহান ফালে নাফসিহি ওয়া মান আসাফা আলাইহা, যে যা করবে সে তার প্রতিফল পাবে। ভালাই কার ভালা হোগা, বুরাই কার বুরা হোগা, ভালা ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন, এ তো আপনার জানাই আছে। ওয়া আহবিব মান শিতা ফা ইন্নাকা মুফারিকুহ, আর যাকে ইচ্ছা ভালোবাসুন, একদিন বিচ্ছেদ ঘটবে, তাকে বর্জন করে চলে যেতে হবে। আপনি যাকে ইচ্ছা ভালোবাসুন, আপনার মা বাপ তারাও আপনাকে ছেড়ে যাবে, আপনার স্ত্রী তাকেও ছাড়তে হবে কিংবা ছেড়ে চলে যাবে, আপনার ছেলে সন্তান যতই ভালোবাসুন, একদিন না একদিন বিচ্ছেদ ঘটবেই, তারা ছেড়ে চলে যাবে কিংবা আপনি তাদেরকে ছেড়ে চলে যাবেন। ওয়া আলাম আন্না শারাফাল মুমিনী কিয়ামুল লাইল, জেনে রাখো মোমেনের মর্যাদা বর্ধন হয় রাত্রে কিয়াম করলে, রাত্রে তাহাজ্জুদ পড়লে। যে মোমেন রাত্রে তাহাজ্জুদ পড়ার অভ্যেস বানিয়ে নেয়, সেই মোমেনের মর্যাদা সমাজে বর্ধন হয়, আল্লাহর কাছে তো আছেই। রাতের নামাজ এক সুন্দর নামাজ, সুন্দর পরিবেশে, কোনো ডিস্টার্ব নেই, কোনো হইচই নেই, শান্ত নিথর পরিবেশ, চারিদিকে নিস্তব্ধ, সব নিথর হয়ে আছে, নিঝুম পরিবেশে আপনি আল্লাহকে ডাকবেন এক মনে, একাত্মতার সাথে, একাগ্রতার সাথে, আল্লাহ তুমি আমাকে এই দাও। আবার যদি আপনি সেজদাতে চান আরো উত্তম, যেহেতু দোয়া কবুল হয় রাত্রের শেষ তৃতীয়াংশে, আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হয়। আবার যদি আপনি সেজদায় যান তো সেজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। মানুষ যখন সেজদায় থাকে আল্লাহ তখন সব থেকে নিকটে হন, সেখানে চান এই গভীর রাতে, নিঝুম রাতে আপনি আল্লাহর কাছে চান। যদি আপনি অভ্যেস বানিয়ে নেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তাহলে আপনার জন্য রয়েছে মর্যাদা। এলাম আন্না শারাফাল মুমিনী কিয়ামুল লাইল, আল্লাহ আকবার, অভ্যেস বানিয়ে নেন। আর শেষকালে আমাদের বিষয়ীভূত, ওয়া ইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস, আর তার সম্মান রয়েছে, তার মর্যাদা রয়েছে, তার আত্মমর্যাদা রয়েছে, যে সে মানুষ থেকে অমুখাপেক্ষী হবে, মানুষের কাছে হাত পাতবে না। মানুষের কাছে হাত পাতলে মানুষ ছোট হয়ে যায়, মানুষ নিচ হয়ে যায়, ঘৃণ্য হয়ে যায়। আপনি যার কাছেই চাইবেন তার কাছে আপনি ছোট হয়ে যাবেন, যার কাছে আপনি কিছু হাত পেতে নেবেন তার আপনি দাস হয়ে যাবেন। যেহেতু প্রত্যেক দানই প্রতিদান চায়, যখন আপনাকে কিছু দান করবে তখন আপনি প্রস্তুত থাকুন তাকে আপনি প্রতিদান দেবেন। প্রতিদান না দিতে পারলে আপনি তার কাছে দাস হয়ে থাকবেন, এবং আপনার মনের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে যে আমাকে অমক উপকার করেছে, আমাকে দিয়েছে, আমি তার সেই দেওয়ার বিনিময় কিভাবে পূর্ণ করব। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে চাওয়া ঠিক না, চাওয়া জায়েজ না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, অনেক টাকা পয়সা থাকলে সেটা ধনবত্তা নয়, টাকা পয়সা থাকলেই, অর্থ বেশি থাকলেই ধনবত্তা হয় না। ওয়ালা কিন্নাল গিনা গিনান নাফস, আসলে মনের ধনবত্তা হলো আসল ধনবত্তা, মনের ধনী আসল ধনী। যে ব্যক্তি মনের ভিতরে অভাব শূন্যতা আনবে, ধনবত্তা সৃষ্টি করবে, সেই হচ্ছে আসল ধনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, কাদ আফলাহা মান আসলাম, সে ব্যক্তি সফল যে ব্যক্তি মুসলমান হয়েছে। ওয়া রুজিকা কাফাফান, আর যথেষ্ট পরিমাণে সচ্ছল রুজি দেওয়া হয়েছে। ওয়া কান্না আল্লাহু বিমা আতা, আর আল্লাহ যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট হয়েছে। আর তার মানে সে আর অভাব প্রকাশ করে মানুষের কাছে চাইবে না, সে ব্যক্তি সফল ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযালাত বিহি ফাকাহ ফা আনযালাহা বিন্নাস, যে ব্যক্তির অভাব এসেছে, দারিদ্র এসেছে, দারিদ্র এসে তার সংসারে আঘাত হেনেছে, ফা আনযালাহা বিন্নাস, কিন্তু সেই অভাব শূন্যতা বা দারিদ্রহীনতা মানুষের কাছে পেশ করে তা মোচন করতে চাইছে। লাম তুসাদ ফাকাত, তার অভাব দূর করা হয় না। তার মানে অভাব পড়েছে, দারিদ্র এসেছে, আপনি মানুষের কাছে হাত পাচ্ছেন যাতে আপনার অভাব শূন্যতা হয় বা অভাব দূর হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে আপনি চাইলেন না, আল্লাহকে আপনি বললেন না যে আল্লাহ তুমি আমাকে আমার অভাব দূর করে দাও, আমাকে অভাব শূন্য করে দাও। আপনি কাকে বললেন? মানুষের কাছে বললেন, আপনার অভাব দূর করা হবে না। ওয়ামান নাযালাত বিহি ফাকা ফা আনযালাহা বিল্লাহ, আর যে ব্যক্তির অভাব এসেছে সেই অভাবের কথা কাকে গোপনে জানিয়েছে? আল্লাহকে। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। ওয়াজাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, সবুর করার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথী, তিনি ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, তিনি আপনাকে সহযোগিতা করবেন। সুতরাং আল্লাহর কাছে চাইলে, অভাব এসেছে, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহকে জানান, ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিল, তাহলে আল্লাহ তাআলা হয়তো দ্রুত কিংবা দেরিতে, হয়তো তাড়াতাড়ি অথবা দেরিতে এমন রুজি পাঠাবেন যে রুজি দিয়ে আল্লাহ আপনার অভাব দূর করে দেবেন। আর মানুষের কাছে চাইলে দীনতা ছাড়া আর কিচ্ছু না। সুতরাং অভাব এলে আপনি কাকে জানান? আল্লাহকে জানান। অভাব এলে মাথা উঁচু রেখে আল্লাহকে জানাতে হবে, এবং মানুষের কাছে ছোট হওয়া চলবে না। ইসলামের এটাই শিক্ষা। প্রিয় দর্শক মণ্ডলী, সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি কথা বলবো। কাছে থাকুন, সাথে থাকুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। প্রিয় দর্শক মণ্ডলী, যে কথা বলছিলাম যে ইসলাম আমাদেরকে বলে কাজ করে খাও, ভিক্ষা করে খেও না, ভিক্ষাবৃত্তি খুবই খারাপ। আর সমাজকেও বলা হয়েছে, সমাজে যেন চেতনা হয় যে সমাজের মানুষকে ভিক্ষা করতে বাধ্য করবে না, বরং তাদের যথাসময়ে অভাব দূর করে দেবে, তাদের সেই নিজের মাল থেকে না, আল্লাহর হক থেকে তাদের অভাব দূর করে দেবে। সমাজের বহু মানুষ আছে যারা চায়, চাওয়ার অভ্যেস আছে, তারা আবার এমনভাবে চায় তারা আল্লাহর নামকে ব্যবহার করে। অনেক মানুষ আছে বড় মানুষের নাম ভাঙিয়ে খায়, আর অনেক মানুষ আছে সরাসরি আল্লাহর নামকে ব্যবহার করে। আল্লাহর ওয়াস্তে চাইছি ভাই, আল্লাহর জন্য দাও। যখন আল্লাহর ওয়াস্তে চাওয়া হয় তখন কোনো মোমিনের জন্য জায়েজ নয় যে তাকে দেবে না। আল্লাহর ওয়াস্তে চাওয়া বিশাল কঠিন। আল্লাহর নাম তো জানেন বিশাল ব্যাপার, আল্লাহর নামে তাজিম মোমিনের মনে আসে না নেই, বিশাল। আল্লাহর নামে যদি কেউ কসম খায় তো আপনি বিশ্বাস করতে বাধ্য, আর আল্লাহর নামে যদি কেউ চায় আপনি তাকে দিতে বাধ্য, এমন অবস্থা। আর আল্লাহর নামে চাওয়ার পর যদি কেউ না দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালউনুন মান সাআলা বিওয়াজহিল্লাহ, সে ব্যক্তি অভিশপ্ত যে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর ওয়াস্তা দিয়ে কারো কাছে কিছু চায়। ওয়া মালউনুন মান সুইলা বিওয়াজহিল্লাহ সুম্মা মানা আসাইলা, আর সেও অভিশপ্ত যার কাছে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর ওয়াস্তা দিয়ে কিছু চাওয়া হয়, অতঃপর সে চাচেঙ্গাকারীকে, ভিক্ষুককে কিছু দেয় না। দেখলেন কঠিন অবস্থা। কোনো মানুষ চাইতে এলে আল্লাহর নাম নিয়ে আপনাকে বিপদে ফেলবে। আপনি হয়তো দেবেন না, দেওয়ার ইচ্ছা নেই, দিতে চান না, কিন্তু আল্লাহর নাম নিয়ে চাইলো, ওয়াস্তা দিয়ে চাইলো, তখন আপনি কি করবেন? তখন আপনি দিতে বাধ্য। এই জন্য অভিশপ্ত, যে চাইবে সেও অভিশপ্ত, আর যে দেবে না সেও হচ্ছে অভিশপ্ত। মা আলাম ইয়াস আল হুজরান, যতক্ষণ পর্যন্ত না অবৈধ কিছু চাইবে, জেনে রাখবেন। এই জন্যই বলা হয়েছে যে আল্লাহর ওয়াস্তা দিয়ে, আল্লাহর নাম নিয়ে কেবল জান্নাত ছাড়া কিছু চেয়েও না, তাই না? কি চাইতে হয়? জান্নাত চাইতে হয়। মানুষের কাছে কিছু চাওয়া বৈধ নয়। আপনারা জানেন যে কিছু ভিখারি আছে, ভিক্ষুক আছে, যারা শুধু ভিক্ষাই করে না, বরং ভিক্ষার টেকনিক ব্যবহার করে। জানছে শুধু হাত পাতলে সমাজ হয়তো দেবে না, তাই তার সাথে একটা কিছু সংযোগ করে। নম্বর এক, অনেক মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করে, চাওয়ার আগে কি করে? কোরআন তেলাওয়াত করে, সুর করে কোরআন তেলাওয়াত করে, দরজায় বসে সুর করতে লাগলো, কোরআন পড়ছে, কোরআন পড়ছে। তখন বাড়ির মানুষ বুঝে যায় যে এ কোরআন পড়ছে কেন, তাই না? ফলে বাড়ির মানুষ বাধ্য হয়, যাই হোক ধান চাল কিংবা টাকা পয়সা তাদেরকে দেয়, দরজায় বসে তেলাওয়াত করে, ধানের সময় ধান, আলুর সময় আলু, অন্য সময় টাকা পয়সা, রোজা রমজানে টাকা পয়সা ইত্যাদি আদায় করে এক শ্রেণীর মানুষ। কোরআন কিছু মুখস্থ আছে, সেটাকে কাজে লাগিয়ে আদায় করে, এমন জায়েজ না। এক তো চাওয়া, তার ওপরে আবার ওসিলা কি? কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাআল্লামুল কোরআন ওয়াসআলুল্লাহ বিহিল জান্নাহ, কোরআন শিক্ষা করো আর তার মাধ্যমে জান্নাত কামনা করো, জান্নাত চাও। তার আগে যে এক শ্রেণীর এক জাতি আছে যে কোরআন শিক্ষা করবে কিন্তু তার দ্বারা দুনিয়া চেয়ে বেড়াবে, টাকা পয়সা, ধান চাল আলু পটল চেয়ে বেড়াবে, কিহের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এটা একটা নিকৃষ্ট ভিক্ষা যে কোরআনকে ওসিলা বানিয়ে তারা চেয়ে থাকে। ফাইনাল কোরআন, কোরআন তিন ব্যক্তি শিক্ষা করে, রাজুলুন ইবাহি বিহি, এক ব্যক্তি কোরআন শিক্ষা করে তার মাধ্যমে গর্ব করে, আমি আলেম, আমি কারি, আমি হাফেজ, এই কোরআন তার ভিতরে আছে, তার ফলে সে স্থানীয় অহংকার প্রদর্শন করে বেড়ায়। ওরাজুলুন ইস্তাকিলুবে, আর এমন ব্যক্তি যে কোরআন দিয়ে ভক্ষণ করে, কোরআনকে ওসিলা বানিয়ে অর্থ উপার্জন করে। আর তৃতীয় ওরাজুলুন ইয়াকরাউহু লিল্লাহ, আর তৃতীয় প্রকার ব্যক্তি যেটা আমাদের হওয়া উচিত, করা উচিত, যে একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন পাঠ করে, কোরআন শিক্ষা করে। আর কোরআন যে শিক্ষা করে তার জন্য শ্রেষ্ঠ ব্যক্তি, উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, শ্রেষ্ঠ ব্যক্তি। আর এই শ্রেষ্ঠত্ব তখনই পাবো যখন এই শর্ত মানবো যে আমরা কোরআন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে শিখছি এবং আল্লাহর উদ্দেশ্যে শিখাচ্ছি, তখনই আমরা এই শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করব, তাছাড়া উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, ও আমালু বিহি, কোরআন পাঠ করলে তো হবে না, কোরআনের উপরে আমল করতে হবে, যখনই শিক্ষার কথা তখনই শিক্ষার উপরে আমল করতে হবে, আমল ছাড়া শিক্ষার দাম কি? ওয়ালা তাজফু আনহু, আর তার থেকে দূর হয়ে যেও না, ওয়ালা তাগলু ফি, আর তাতে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জন করো না কোরআন পাঠে বা কোরআনকে মানতে অতিরঞ্জন করো না, ওয়ালা তাকুলু বিহি, আর কোরআনকে ওসিলা বানিয়ে খেও না, কোরআনকে ওসিলা বানিয়ে মানুষের কাছে অর্থ সম্পদ লুট করো না, ওয়ালা তাস্তাকসিরু বি, আর কোরআনকে ওসিলা বানিয়ে তুমি ধন সম্পদ বৃদ্ধি করো না, নিজে ধন সম্পদ কোরআনকে ওসিলা বানিয়ে বৃদ্ধি করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, বাশশির হাযিহিল উম্মাহ বিসসানা, এই উম্মতকে উন্নতির সুসংবাদ দাও, এই উম্মত হবে উন্নত, তাই না? উন্নত কখন হবে? উম্মাহ নিজের যখন শর্ত রক্ষা করবে তখনই না উন্নত হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, তোমরা নিজেদেরকে ছোট ভেবো না, হ্যায় মনে করো না, তোমরাই হবে পৃথিবীর সর্বোপরি, সবার উপরে। শর্ত কি? শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মোমেন হও। এই মোমেন হওয়াটাই তো মুশকিল, আমাদের শর্ত নেই, মাশরুত নেই, শর্ত আমরা পালন করতে পারি না, ফলে শর্তের উপরে যা দেওয়া হয়েছে বা হবে বলে ওয়াদা করা হয়েছে তা আমরা পাই না। কোথায় আমাদের উন্নতি? আমরা নিজেদেরকে সব সময় হ্যায় মনে করছি, তুচ্ছ মনে করছি, সারা বিশ্বে আজ মুসলমানই মার খাচ্ছে, সারা বিশ্বে আজ মুসলমানই পদদলিত, অবহেলিত, লাঞ্ছিত, সারা বিশ্বে আজ মুসলমানরাই ছোট, নিকৃষ্ট, হীন। কেন? আমরা নিজেদের শর্ত পালন করতে পারিনি, ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে পারিনি, তার জন্য এই সমস্যা আমাদের মাঝে দেখা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উন্নতির সুসংবাদ দাও, ওয়া দ্বীন ওয়ার রাফা ওয়ান নাসর ওয়াত তামকিন ফিল আরদ, তাদের বিজয় হবে, তাদের বিজয় লাভ হবে এবং পৃথিবীতে আধিপত্য লাভ করবে। ফামান আমিলা মিনহুম আমালাল আখিরাতি লিদুনিয়া, যে ব্যক্তি আখিরাতের কাজ দিয়ে দুনিয়া অনুসন্ধান করবে, লাম ইয়াকুল্লাহু ফিল আখিরাতি মিন নসীব, তার জন্য আখিরাতে কোনো নসীব থাকবে না। আপনি যদি কোরআনকে ওসিলা বানিয়ে, দ্বীনকে ওসিলা বানিয়ে মানুষের কাছে ভিক্ষা করেন, তাহলে দুনিয়া আপনি পাবেন কিন্তু দ্বীন আপনি হারাবেন এবং আখিরাতে কোনো অংশ থাকবে না। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সময় শেষ হয়ে এসেছে, এর মাঝে দু একটা প্রশ্ন যদি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে কোনো মানুষ যদি আল্লাহর দোহাই দিয়ে যদি চায় তাহলে তাকে দিতে হবে, আর কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলে যদি চায় তাহলে তার ব্যাপারে কি করা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, সেও কালমা, কালমার ভিতরে আল্লাহ রয়েছে, সেও আল্লাহর দোহাই দিয়ে চাচ্ছে, আসলে এটা উদ্দেশ্য হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মনে করে আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ দোহাই, আল্লাহর ওয়াস্তে বলা হয় কি, আল্লাহর ওয়াস্তে দাও, এইটা আল্লাহর নাম নিয়ে যখন আপনার কাছে চাওয়া হবে আল্লাহর ওয়াস্তে দাও, বুঝতে পারলেন, তখন আপনাকে দেওয়া জরুরি। যখন আল্লাহর নাম নিল, আমাকে দাও আমি অভাবী বললে তো কোনো রকম পথ থাকে, কিন্তু যখনই আল্লাহর নাম নেবে আল্লাহর ওয়াস্তে দাও, এটা হচ্ছে আল্লাহর নাম নিয়ে চাওয়া, বুঝতে পারছেন? সুতরাং সেই ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয়, কিন্তু যে ব্যক্তি এলো দরজায় এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ ইয়ার রাসূলুল্লাহ, কে কত রকম বলে, ঠিক মতো বলতেও পারে না, এমন বহু ঢঙ্গের ফকির আছে যে কালেমাটাও ঠিক মতো জানে না, সে জানায় যে আমি মুসলমান অতএব আমাকে দাও, বুঝতে পারলেন, আমার মনে হয় বহু অমুসলিমও আছে যারা এই কালেমা ব্যবহার করে মুসলিম পাড়াতে এসে, শুধু ঢং এটা ঢং কিছু বলবো ইনশাল্লাহ, কিছু আছে কিন্তু সময় হয়তো অত হবে না, মানে এক এক রকমের টেকনিক ব্যবহার করে ফকিররা, তো আমরা সেই সময় দিতে বাধ্য নয়। মুশকিল হলো যখন সে আল্লাহর ওয়াস্তে চাইবে, তখন আমরা মুশকিলে পড়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, কেউ যখন নতুন বাড়ি বা নতুন দোকান করে, তখন দেখা যায় আলিমেরা কোরআন তেলাওয়াত করে, তো সেটা কতটা ঠিক বা কতটা ভুল সেটা একটু ভালো করে জেনে দিন। নতুন বাড়ি উদ্বোধন করার সময় অথবা নতুন দোকান উদ্বোধন করার সময়ে আপনি খুশি করে খাওয়াতে পারেন, খুশি যে আমি একটা নতুন বাড়ি করেছি, আসুন আলেম ওলামাকে ডাকলাম, বন্ধু বান্ধবকে ডাকলাম, খেলাম, সমস্যা নেই। কিন্তু অনেকে মনে করে এটা উদ্বোধন এটা করতে হয়, এরকম না করলে বরকত হয় না, বা এরকম না করলে কোনো ক্ষতি হয়, বা এরকম না করলে আপনার সমাজে দুর্নাম হবে, বিভিন্ন নিয়তে মানুষ করে, কোনোটা বিদাত আর কোনোটা বুঝতেই পারছেন শিরিক হয়ে যাবে, আপনি লোক দেখানি করলে এই রকম করলে পরে আপনার শিরিক হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে উদ্বোধন করার সময়ে দোয়ার অনুষ্ঠান করা হচ্ছে বিদাত। আলেম ওলামাকে ডাকলেন যে হুজুর নতুন দোকান খুলেছি, নতুন বাড়ি করেছি, আসুন খান, তারপরে কোরআন খানি তো আরও বিদাত, কোরআন খানি করলে আরও বিদাত, আর দোয়া করতে বললে সেই সময় দোয়ার অনুষ্ঠান করা, সবাই মিলে আমিন বলে দোয়া করতে বলা, যে আল্লাহ তুমি এই বাড়িতে ধন দাও, এই বাড়িতে জন দাও, এই বাড়িতে বরকত দাও, এই বাড়িতে বহু রকমের দোয়া আছে হুজুরদের, তাহলে পরে এটা হচ্ছে অনুষ্ঠান করা বিদাত। কিন্তু কেবল যদি খাওয়ানো হয় খুশিতে তাহলে চলবে, আপনি দুনিয়াদারি স্বার্থে কোনো নির্দিষ্ট দিন না কিছু না, আমি নতুন বাড়ি করেছি, আমার বাড়িটা সবাই দেখবে এবং সেই আনন্দে আমি কিছু খাওয়াবো, আর আমি তাদেরকে দোয়া করতেও বলবো না, এমনি দোয়া করতে বলছে হ্যাঁ তো দোয়া বরকতের দোয়া চায় আলাদা কথা, কিন্তু আনুষ্ঠানিকভাবে দোয়ার দরখাস্ত রাখবো না, তাহলে সমস্যা নেই। সমস্যা হলো যে কোরআন খানি করা, জামাতি দোয়া করা বা সবাই মিলে একসঙ্গে ওইভাবে দোয়ার অনুষ্ঠান করা, এটা হচ্ছে বিদাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, মুসলিম সমাজের উন্নতি কল্পে যদি কোনো গ্রামবাসীর কাছে চাওয়া হয় যে আপনারা আল্লাহর রাস্তে দান করুন, সেক্ষেত্রে কি এটা অভিশপ্ত হবে? তার মানে আপনি নিজের জন্য চাইবেন না, আপনি গরিবদের জন্য চাইবেন, এটাতে সমস্যা নাই, এটাই তো উচিত। আপনি যখন চাইবেন, আর সেটা নিজের জন্য না, মুসলিম সমাজের গরিব মানুষদের জন্য চাইবেন, এটা সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।